সম্মানিত ভাইয়েরা, ইতিপূর্বে আপনাদের সাথে সরাসরি আমার দেখা সাক্ষাৎ হয় নাই। আজকে প্রথম অত্র মসজিদে আমাদের সরাসরি দেখা সাক্ষাৎ। তবে ইতিপূর্বে আলহামদুলিল্লাহ অনেকেই অনলাইনের যুগ, বর্তমানে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখেছেন এবং আশা করি অনেক আলোচনা শুনেছেন। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক সরাসরি আপনাদের সাথে দেখা করার, দেখা হওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অত্র মসজিদে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় শায়েখেরা অত্র মসজিদে ইতিপূর্বে এসেছেন এবং আপনারা আলহামদুলিল্লাহ তাদের আলোচনা, তাদের তাকরির, তাদের বয়ান আপনারা শুনেছেন। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে সলাতুল এশার আগ পর্যন্ত অল্প কিছু কথাবার্তা আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে একটু শোনার এবং বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল আরকানুল ঈমান ওয়া আহকামুহু, অর্থাৎ ঈমানের আরকান আহকাম, যে বিষয়টি আমাদের সমাজে একেবারেই অজানা, অপরিচিত একটা বিষয়। এখনও বাংলাদেশের 99% মুসলিম যদি জিজ্ঞাসা করি যে ভাই নামাজের আরকান আহকাম কয়টি, নামাজের আরকান আহকাম কয় ফরজ, এটা মোটামুটি অনেকেই বলতে পারেন, না বলতে পারলেও শুনছেন অনেকবার। এবং বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে আমরা নুরানি মাদ্রাসায় পড়াই যে নামাজের আরকান আহকাম 13 ফরজ, বাহিরে এত ফরজ, ভিতরে এত ফরজ, এগুলো মোটামুটি পরিচিত বিষয়। কিন্তু নামাজের থেকেও আরও গুরুত্বপূর্ণ হইল ঈমান। একজন মুমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হইল ঈমান। আপনাদের কাছে সবচেয়ে দামি কি? অনেকের কাছে মনে হয় ঈমান না, বাড়ি ঘর, টাকা পয়সা, এগুলো মনে হয় দামি নাকি? সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি হইল ঈমান। আচ্ছা, আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে চাই? আপনারা যখন দুনিয়া থেকে যাবেন, দুনিয়া থেকে যাবেন তো সবাই নাকি, না কেউ থাকবেন এখানে, সবাই যেতে হবে, তো যাওয়ার সময় কি নিয়ে যাবেন? আমরা কিন্তু সলাতুল জানাজার মধ্যে একটা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান, দোয়া করি না? জানাজার সলাতে কয়টা দোয়া পারেন আপনারা বলেন তো দেখি, কয়টা পারেন? এটা তো পারেন, আল্লাহুম্মা ইগফিরলি হাইয়ানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা, এটা পারেন। আর এটা পারেন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এটা পারেন? কোনো কোনো ভাই আলহামদুলিল্লাহ পারেন, অনেক জায়গায় এখনও এটা শুনেও নেই। সহি মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস এবং গুরুত্বপূর্ণ একটা সলাতুল জানাজার দোয়া, এবং এটা নিজেরা মুখস্থ করবেন, সন্তানকে মুখস্থ করাইবেন, করাই সন্তানকে বলে যাবেন যে বাবা আমি মারা গেলে আমার জানাজায় এই সুন্দর দোয়াটা পড়বে, এটা সন্তানকে ওসিয়ত করে যাবেন। কারণ আপনি ইমাম সাহেব দিয়ে জানাজা পড়লে অনেক ইমাম সাহেব এটা নাও পড়তে পারেন, অনেক ইমাম সাহেব এখনও এটা সলাতুল জানাজার দোয়া এটাও জানে না, এরকম ইমাম সাহেবও বাংলাদেশে আছেন। এজন্য নিজে শিখবেন, সন্তানকে শিখাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জানাজার দোয়া, মাইয়াতের জন্য দোয়া। এবং যে এক সাহাবি যিনি এই হাদিস বর্ণনা করেছেন, আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় এই দোয়াটা পড়ছিলেন, আমরা যখন শুনলাম তখন আমরা আকাঙ্ক্ষা করতেছিলাম, হায়রে আজকের এই মাইয়াতটা যদি আমরা নিজে হইতাম, সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমাদের জন্য করে দিতেন, তাহলে আমাদের কতই না উপকার হইত। এজন্য এই দোয়াটাও মুখস্থ করবেন জানাজার। আরেকটা হলো সুরা আল ফাতিহা জানাজায় পড়া। আমাদের দেশের অনেক ভাই এখনো সলাতুল জানাজার মধ্যে সুরা আল ফাতিহা পড়ে না। এমনি আমরা মানুষকে নিয়ত শিখাই, নিয়তের মধ্যে শিখাই সলাতুল জানাজা পারদিল কাপায়া, যে এটা সলাতুল জানাজা, জানাজার নামাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে স্পষ্ট করে বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সুরা আল ফাতিহা ছাড়া কোনো সলাতে হয় না। তো জানাজা যদি একটা সলাতে হয় তো এটা সুরা আল ফাতিহা ছাড়া সলাত হয় কিভাবে? তো তখন আমাদের কোন কোন সম্মানিত ভাইয়েরা বলেন এটা সলাত না, এটা দোয়া। তো তাহলে এটার নাম হবে দোয়াউল জানাজা। আপনারা নিয়ত শিখাবেন যে দোয়াউল জানাজা, সলাতুল জানাজা শিখান কেন? আবার কয় যারা আরবি পারেন না তারা ভাইয়েরা বাংলায় নিয়ত করেন, বাংলায় কেমনে করবেন? যে এই ইমামের পিছনে চার তাকবীরের সাথে এই মাইয়্যিতের জানাজার নামাজ পড়তেছি, সলাতুল জানাজা পড়তেছি। তা আপনি সেখানে শিখাইবেন জানাজার দোয়া করতেছি, জানাজার নামাজ তো না। নামাজ হলে তো সুরা আল ফাতিহা লাগবেই, সলাত হলে সুরা আল ফাতিহা লাগবে। এই জন্য আজকে আমাদের দুর্ভাগ্য যে অনেক ভাই সুরা আল ফাতিহাবিহীন জানাজা হচ্ছে আমাদের দেশে, সুরা আল ফাতিহাবিহীন জানাজা। আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতে যে ভাইয়েরা হজে গেছেন প্রতি ওয়াক্তেই তো জানাজা, দুই এক ওয়াক্ত ছাড়া 40 দিন 45 দিন হজে থাকলে দেখবেন যে প্রতিদিন প্রত্যেক ওয়াক্তেই সলাতুল জানাজা, কোনো কোনো সময় ডাবল জানাজাও হয়, দুইবারও হয়। এই জানাজার মধ্যে বিশেষ করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাব্বারার ইমাম যখন সলাতুল জানাজা পড়েন তখন সুরাল ফাতিহাটা এত জোরে জোরে পড়েন মুসল্লিরা শুনতে পায়। আমি এবারও অনেকদিন এই সলাতুল জানাজার মধ্যে এই মসজিদে নববীর ইমামের সুরাল ফাতিহা সরাসরি শুনতে পাইছি, যে উনি যে আওয়াজ করে করে পড়তেছেন সবাই শোনা যাচ্ছে মাইকে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে সুরাল ফাতিহা পড়তেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এত জোরে জোরে পড়েন কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত জোরে জোরে পড়তেন না। তো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লিয়ালামু আন্নাহা মিনাস সুন্নাহ, যাতে লোকেরা জানতে পারে যে এই সুরা আল ফাতিহা পড়া সুন্নাহ, এই জন্য আমি জোরে জোরে পড়ি। সুবহানাল্লাহ। তাহলে মক্কা মদিনার ইমাম জোরে জোরে পড়তেছেন সুরা আল ফাতিহা পড়তেছেন জানাজার মধ্যে, আর আমরা এত বড় আলেম হয়ে গেছি যে আমরা সুরা আল ফাতিহা বাদ দিয়ে দিছি, যে এটা দোয়া। তাহলে সলাতুল জানাজা একটা গুরুত্বপূর্ণ সলাত। আমরা যে প্রসঙ্গটি বলতেছিলাম সেটি হলো এই জানাজার দোয়ার মধ্যে আমরা বলি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম। রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখবেন, যতদিন বাঁচিয়ে রাখবেন, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্য থেকে যার যখন মৃত্যু আসবে রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা ইমানের উপরে নসিব করুন। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু দিবেন কিসের উপরে? ইমানের উপরে। ফাতাওয়াফাহু আলাল ঈমান, ইমান নিয়ে মরতে চায়, ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে চায়। তাহলে যেই জিনিসটা নিয়ে দুনিয়া থেকে যাইতে চায় এই জিনিসটা রাত্রে ঘুমানোর সময় সাথে রাখবেন না দূরে রাখবেন? যদি দূরে রাখেন মৃত্যু এসে যায়, খুঁজে পাবেন কই? কারণ এই জিনিস নিয়েই তো মরবেন, তাহলে এই জিনিস সার্বক্ষণিক সাথে রাখতে হবে, কোনো জায়গায় রেখে যাওয়া যাবে না। মসজিদে ইমান রাখি বাড়িতে যাওয়া যাবে না, মসজিদে ইমান রেখে গেলেন বললেন যে পাঁচবার আসমো ইমান সাথে নিয়ে নামাজ পড়বো, পরে আবার বাড়িতে যাওয়ার সময় আর ইমানের দরকার নেই, মসজিদে রেখে গেছেন, এখন বাড়িতে গেছেন মৃত্যু চলে আসবে, ইমান পাবেন কই? তাহলে বোঝা যায় বাড়িতে গেলেও ইমান থাকতে হবে, মসজিদে গেলেও ইমান সাথে থাকতে হবে। আচ্ছা বাথরুমে যাওয়ার সময় যদি বলেন যে ইমান তুমি তো অনেক পবিত্র জিনিস তোমার বাথরুমে নেওয়া যাবে না, তোমার একটু ঘরে রাখে গেলাম, ঘরে রাখে আপনি বাথরুমে গেছেন, যদি সেখানে মৃত্যু চলে আসে তো ইমান পাবেন কই? তাহলে বোঝা যায় আপনি কর্মস্থলে যান, অফিসে যান, আদালতে যান, ব্যবসা বাণিজ্যে যান, ঘুমাইতে যান, খাইতে যান, টয়লেটে যান, মসজিদে যান, যত জায়গায় যাবেন ইমান কিন্তু সাথে থাকতে হবে, কারণ ইমান নিয়ে মারা যেতে হবে, ইমান কোথাও রাখা যাবে না, ইমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। এইটা সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিস। এবং শয়তান কিন্তু সবসময় আপনার ইমানটা চুরি করার জন্য উৎফেতে আছে, ছোর আছে সার্বক্ষণিক। আপনি খুব সতর্ক না থাকলে যে কোনো মুহূর্তে ইমানটা চুরি হয়ে যেতে পারে, ইমানটা চলে যেতে পারে। আবার এটা এমন এক জিনিস, ইমান যদি চুরি হয়ে যায় বাজারে কিনতেও পাওয়া যায় না। জুতা চুরি হয়ে গেছে মসজিদে আসছেন, আরেক জোড়া বাজারের থেকে কিনে নেবেন, কিন্তু ইমান চুরি হয়ে গেছে কিনবেন কই? বাজারে কি কই ইমান বিক্রি করে? ইমানের বাজার আছে যে এখানে ইমান বিক্রি হয়, নিয়ে যান। আমাকে আপনাকে যদি বলে যে ভাই সারা দুনিয়া তোমাকে দিয়ে দিব, তুমি তোমার ইমানটা দিয়ে দাও, দিবেন? আল্লাহু আকবার। তাহলে ইমানের দাম সারা দুনিয়ার সম্পদ সবকিছুর চাইতে সবচেয়ে বেশি দাম হলো ইমান। সুতরাং এই দামি জিনিস তো কেউ বিক্রি করে না, তা আপনি বাজারে পাইবেন কই? পাওয়ারও সম্ভাবনা নাই। এই জন্য ইমানটা খুব সতর্কভাবে ইমানটাকে রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে, ইমান নিয়ে কবরে যেতে হবে। এই জন্য আমাদের কাছে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিস কি? ইমান। আচ্ছা, কবরে গেলেন দুনিয়া থেকে, কবরে যাওয়ার পরে পরীক্ষা হবে না একটা? কি কবরে পরীক্ষা আছে? আলহামদুলিল্লাহ, সবাই তো জানেন কবরে একটা পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা। আচ্ছা, এখানে কবরে যে পরীক্ষা নিয়ে আসবেন দুইজন সারগুলো কিন্তু খুব মারাত্মক সার। এই সারগুলো এক সারে চোখেই দেখে না, সারকে একটু জিজ্ঞাসা করে কোশ্চেন বুঝবেন সেই সুযোগও নাই। আল্লাহ, তাহলে বোঝা যায় এই পরীক্ষার যে কোশ্চেন গুলো সেগুলো ইমান সংক্রান্ত। প্রিলিমিনারি পরীক্ষা ইমান, আর কেয়ামতের ময়দানে যেটা পরীক্ষা এটা রিটার্ন পরীক্ষা, এটা লম্বা সময় ধরে পরীক্ষা হবে। সেখানে প্রথম কোশ্চেন কিসের উপরে? এটা ব্রড কোশ্চেন, বড় কোশ্চেন, এটা ছোট কোশ্চেন না। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব দিয়ে তোমার হিসাব নেওয়া রব্বুল আলামিন শুরু করবেন, সেই আমলটার নাম হলো সলাত, নামাজ। লম্বা সময় ধরে এটা পরীক্ষা চলবে, দীর্ঘ সময়, হাসরের ময়দান অনেক লম্বা সময়, পরীক্ষার সময় অনেক লম্বা। একটা একটা করে একেবারে যত আমল আছে সব আমলের হিসাব এখানে দিতে হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ নেক আমল থাকলে সেটাও দেখা যাবে, যাররা পরিমাণ খারাপ আমল থাকলে, খারাপ কাজ থাকলে সেটাও দেখা যাবে। যাররা যাররা করে হিসাব, ওইটা হলো রিটার্ন পরীক্ষা। বাইবা কখন হয় জানেন? যখন আপনি রিটার্নেও টিকছেন তারপরে বাইবা হয়। বাইবার মধ্যে পরীক্ষা কমিটির চেয়ারম্যান সরাসরি নিজে উপস্থিত থাকেন, প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে কিন্তু দেখেন নাই। পরীক্ষার হলে ডিউটি দিয়ে অন্যরা, কিন্তু যারা পরীক্ষা নেন মূল পরীক্ষার নিয়ন্ত্রক তাদেরকে কিন্তু পরীক্ষার হলে দেখা যায় না। রিটার্ন পরীক্ষা দিচ্ছেন, দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু যখন মৌখিক পরীক্ষা দিতে যাবেন তখন পরীক্ষা কমিটির চেয়ারম্যানের সাথে দেখা হবে। আপনার কবরের পরীক্ষা যদি পাশ করেন, কিয়ামতের ময়দানের রিটার্ন পরীক্ষায় পাশ করেন, ফাইনাল পরীক্ষায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখা যাবে। উজুহুন ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারাগুলো শ্যামল সুশ্যামল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, চকচক করতে থাকবে, হলুদ বর্ণ ধারণ করবে, সুন্দর একবার ফর্সা হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, রবকে দেখতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। এই পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা দেখতেছ আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সরাসরি এইভাবে দেখবে। সুবহানাল্লাহ, লা তুদামুনা ফি রুয়াতিহি। ভিড়ের কারণে, লম্বা মানুষের কারণে, খাটো মানুষ খাটো মানুষের কারণে, লম্বা মানুষ ভিড়ের কারণে, এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ, ফাইনাল পর্যন্ত যদি যাইতে পারেন বাইবা পর্যন্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখা যাবে। তার আগে দেখা যাবে না। তাহলে আপনার প্রথম পরীক্ষা যেটা পাশ করতে হবে সেটা ইমানি পরীক্ষা। তাহলে ইমান আগে বেশি জরুরি না আমল বেশি জরুরি? ইমানটা বেশি জরুরি, আকীদা বেশি জরুরি। আকীদাটা সহি হওয়া, আকীদা বিশুদ্ধ হওয়া, এটা আমল বিশুদ্ধ হওয়ার থেকে বেশি জরুরি। আজকে আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক, এই বাংলাদেশে আমল নিয়ে মারামারি হয়, আমল নিয়ে ঝগড়া হয়, আমল নিয়ে ফতোয়াবাজি হয়, কিন্তু ইমানের খবর নেই। ইমান বিশুদ্ধ করা, আকীদা বিশুদ্ধ করার কোনো কার্যক্রমে নাই, কোনো কথাই নাই। ইমান সম্পর্কে লেখাপড়া করা সবার থেকে সবচেয়ে বড় ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ ইমান। কারণ জান্নাতে যাওয়ার জন্য যত আয়াত আছে জান্নাতে সুসংবাদ, আগে ইমানের কথা, তারপরে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। যত জায়গায় কোরআন কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত জান্নাতের কথা আল্লাহ বলছেন, প্রথম বলছেন আমানু, তারপরে বলছেন ওয়া আমিলুস সলিহাত, প্রথম ইমান তারপরে আমলে সলে। ইমানবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না যত আমলে থাকুক। আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফেকের লিডার সহ অনেক মুনাফেক ছিল, এদের বিশাল আমল আছে। এরা নামাজ পড়ছে, এরা রোজা রাখছে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ করছে, এরা যাকাত দিচ্ছে, সদাকা করছে, অনেক আমল, কিন্তু ইমান নাই। এগুলা জান্নাতে যাবে কি যাবে? বর্তমানে বাংলাদেশে এরকম কিছু ভাই বর্তমানে বের হয়েছে যারা মনে করে সব মানুষ জান্নাতে যাবে। এই বিশ্বাস পোষণ করাটা কুফরি। যদি এই বিশ্বাসকেও পোষণ করে সেও জাহান্নামে যাবে, সেও কাফের। মানে কয় যত ধর্মাবলম্বী আছে সবাই জান্নাতে যাইব, এরকম নাউজুবিল্লাহ, এরকম মানুষও বাংলাদেশে এখন বিশ্বাস করে। কয় সবগুলো আল্লাহর ধর্ম একটা পালন করলে হয়, কয় সবগুলাই বেহেস্ত যাইব, ভালো কাজ করলে সবাই বেহেস্ত যাইব, নাউজুবিল্লাহ। ইমানবিহীন কোন ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব নয়। আবু তালেবের নাম শুনছেন? আবু তালেব, আবু তালেবটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তারও কিন্তু অনেক আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে মহব্বত করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করছেন, মুসলিমদেরকে মহব্বত করছেন, তাদের আমল আখলাককে মহব্বত করছেন, অনেক ভালোবাসতেন, কিন্তু ইমান আনেন নাই। ইমান না আনার কারণে এই লোক কি জান্নাতে যাবে? যেতে পারবে না। অর্থাৎ আপনার আমল যত সুন্দর হোক, আমল যত বস্তায় বস্তায় হোক, যত আমলে হোক, ইমান না হলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য ইমানটা সবচেয়ে জরুরি, ইমানটাকে বিশুদ্ধ করা, ইমান সহি করা। তাহলে ইমান বিশুদ্ধ করতে হলে, ইমানে লেখাপড়া করতে হলে কি কি জিনিস লাগবে মনে রাখবেন? চারটা জিনিস জানতে হবে, চারটা জিনিসের এলেম লাগবে। এক নম্বরে যেটা লাগবে সেটা হলো উসুলুল ইমান, ইমানের উসুল, ইমানের উসুল জানতে হবে। উসুল, উসুল মানে ভিত্তি, ফাউন্ডেশন। ইমানের উসুল কয়টি দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ সহি আকীদার ভাই, সহি আকীদায় বিশ্বাসী, কিন্তু এখনো অনেক ভাই জানেন না যে ইমানের উসুল কয়টা। ইমানের উসুলের উপরে বিশাল বিশাল বই লিখেছেন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর, অনেক বড় বই আছে। এই বইয়ের ব্যাখ্যা 300-350 পৃষ্ঠার শুধু ব্যাখ্যা লেখা হয়েছে উসুলুল ইমানের উপরে। ইমানের উসুল, ইমানের তিনটা উসুল আছে, ইমানের উসুল তিনটা। এই তিনটা উসুল সম্পর্কে কেউ যদি বিস্তারিত না জানে, বিস্তারিত এলেম না থাকে, বিস্তারিত আমল না থাকে, সেই জান্নাতে যেতে পারবে না। কবরের যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন তিন উসুল থেকে তিনটা প্রশ্ন। মানে কবরে আপনারে আমরা ভাত রান্না করার সময় ধরেন 10 কেজি চাউলের ভাত বসাইছেন, ভাত কতটুকু হয়েছে এটা টিপ দেওয়ার জন্য কয়টা টিপ দিবেন? পুরা পাতিলের ভাত সব টিপ দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইমান কতটুকু বিশুদ্ধ এটা টিপ দেওয়ার জন্য তিনটা টিপ দিবেন। 1 মিনিটে তিনটা টিপ, তিনটা কোশ্চেন, ছোট্ট ছোট্ট, এই তিনটা টিপ দিলে পুরা ইমানের অবস্থা আপনার বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনারা ধরে ধরে 100টা প্রশ্ন করা লাগবে না, এই তিনটা প্রশ্ন কবরে করলে পুরা আপনার ইমানের অবস্থা সব বের হয়ে যাবে। এগুলাকে বলা হয় উসুলুল ইমান, ইমানের উসুল। তারপরে আপনাকে জানতে হবে ইমানের আহকাম, মানে শারায়েতুল ঈমান বা আহকামুল ঈমান। আমাদের দেশে ঈমানে মুজমাল আছে একটা, ঈমানে মুফাসসাল আছে, শুনছেন? এটা আমাদের দেশের কায়দাগুলোর মধ্যে দেখবেন লেখা আছে, একটা ঈমানে মুজমাল আর একটা ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমালের মধ্যে লেখা আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই ঈমানে মুজমাল মুখস্থ করে নাই এরকম মুসলমান বাংলাদেশে খুব কম আছে, কিন্তু জীবনে কোনোদিন কোনো আলেমের কাছে, ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে নাই যে মুফতি সাহেব এই ঈমানে মুজমালের মধ্যে মুখস্থ করেছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে ঈমানের সকল আহকাম এবং আরকানকে কবুল করলাম, আহকাম কোনগুলা আরকান কোনগুলা, দেখবেন কেউ প্রশ্ন করে নাই। এবং 99% মুসলিম জানে না কোনগুলা ঈমানের আহকাম, কোনগুলো ঈমানের আরকান। এমনি বলে বসে আছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। বিয়ের দিন জিজ্ঞাসা করছে যে ভাই অমুকের মেয়ে অমুককে এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করছি, আপনি লাভ মারি উঠে বলছেন কি আলহামদুলিল্লাহ কবুল করলাম, খুশির খবর বলছেন যে কবুল করছেন, কাবিল তো কবুল করে ফেলছে। কবুল করার পরে কার মেয়ে বিয়ে করছেন, কোথাকার মেয়ে বিয়ে করছেন, আর কোনো খোঁজ খবর নিলেন না। এটা কদিন ধরে আমরা পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, চট্টগ্রামে নাকি বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ খাওয়ায় নাই, এই জন্য জামাই উঠে চলে গেছে, বিয়ে ভেঙে গেছে, বিয়ের প্রোগ্রামে চিংড়ি মাছ দেওয়া হয় নাই, এই চিংড়ির কারণে বিয়ে ভেঙে গেছে। তো আপনার জামাই এরকম উঠে চলে গেছে, কবুল করার পরে চলে গেছে, আর খবর নেয় নাই। তাহলে এই বিয়ে থাকবে, এই বিয়ে হবে? এখন আপনি আমি ঈমানের ক্ষেত্রে কবুল করলাম ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের সকল আহকাম আর আরকান কবুল করলাম, কিন্তু কি কবুল করছেন সেটাই জানেন না। আপনি জিজ্ঞেস করে দেখেন এই এই বাংলাদেশের সব মুসলিমদের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনি কি কি কবুল করছেন, আপনি যে কইলেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের আহকামও কবুল করছেন আরকানও কবুল করছেন, দেখি আহকামগুলা বলেন আরকানগুলা বলেন, কয়জনে বলতে পারবে কি কবুল করছে এটাও জানে না। ঈমানের আহকাম কি এটাও জানেন না, আরকান কি এটাও জানেন না। তাহলে ঈমানের আহকাম জানতে হবে, ঈমানের আরকান জানতে হবে। ঈমানের আহকাম হলো 9টা, কয়টা? 9টা। ঈমানের আরকান হলো 6টা। ঈমানের আরকান 6টা মোটামুটি আমরা জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, এই 6টা হলো ঈমানের আরকান। আমাদের দেশে আরেকটা আছে ওয়াল বাসে বাদাল মাউত, ওইটা ইয়াউমুল আখিরার, এটা এক জিনিস, একটার ভিতরে আরেকটা ঢুকানো। যেই হাদিসে ইয়াউমুল আখির আসছে সেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আসা নাই, আর যেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আসছে সেই হাদিসে ইয়াউমুল আখির আসা নাই, এই দুটো এক জিনিস। তাহলে 6টা, কিন্তু আর আহকাম হলো যেই 9টা, এইটার কোনো খবরে নাই, এটা কেউ জানেই না, কোনো আলোচনায় নাই, পর্যালোচনায় নাই। যেমন নামাজের আরকান আছে আহকাম আছে, আহকাম কোনগুলো? বাহিরের গুলা। আরকান হলো ভিতরের গুলা, ঠিক ইমানেরও আহকাম হলো বাহিরের গুলো, আরকান হলো ভিতরের গুলো, দুইটা মিলে ইমান। দুইটার আরকান এবং আহকামের কোনো একটার মধ্যে গণ্ডগোল হলে ইমান থাকবে না। যেমন আপনার আহকাম, নামাজের আহকাম একটা হলো শরীর পাক, আপনার শরীর পাক হয় নাই নামাজ হবে, ওযু করেন নাই নামাজ হবে, হবে না। ঠিক ইমানেরও যে আহকামগুলো আছে, এই আহকাম যদি না থাকে আপনার ইমান নেই। আহকামগুলো পরিপূর্ণ থাকতে হবে, আরকানগুলোও থাকতে হবে। তাহলে কয়টা জিনিস হলো? একটা হলো ইমানের উসুল শিখতে হবে, 2 ইমানের আহকাম শিখতে হবে, 3 ইমানের আরকান শিখতে হবে, 4 নাওয়াকিদুল ঈমান শিখতে হবে, ইমান ভেঙে যাওয়ার কারণগুলো শিখতে হবে। আমাদের দেশের মুসলিম অজুবঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। ইমান ভঙ্গের কারণ শুনেই নেই কোনোদিন জীবনে, কয় ইমান আবার কেমনে ভাঙে। মানে ইমান এমন এক জিনিস, এটা মানুষের আকিদা চিন্তা ভাবনা হইলো, এটা জীবনে ভাঙে না। অজু ভাঙতে পারে, নামাজ ভেঙে যেতে পারে, রোজা ভেঙে যেতে পারে, কিন্তু ইমান কোনোদিন জীবনেও ভাঙে না। ইমান কে এরকম মনে করে, এই জন্য সে নামাজে পড়ে না, তাও কয় ইমান ঠিক আছে। আরে মিয়া তুমি নামাজ পড়লে কি হইব, আমি নামাজ না পড়লেও আমার ইমান কিন্তু ঠিক আছে, খুব মজবুত, তোমার থেকে আরো বেশি মজবুত আমার ইমান, আমার ইমান খুব স্ট্রং। তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল, ইমান ঠিক আছে। কারণ হলো এই লোক তো জানে না যে ইমান কেমনে ভাঙে, ইমান যে ভাঙি যেতে পারে এই কথাই তো শুনে নাই। অজুবঙ্গের কারণ যদি কেউ না জানে, এই লোক রাত্রে ঘুমাই সুন্দর করে, সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ে ফেলবে, আর অজু করার দরকার নেই। কারণ অজু করবে কেন, সে তো বলবে যে আমি রাত্রে ঘুমানোর সময় অজু করি ঘুমাইছি, এশার নামাজ পড়ি ঘুমাইছি, তা আমি কি করছি, আমি খালি ঘুমাইছি না, কিন্তু ঘুমাইলে যে অজু ভাঙি যায় এটা তো সে জানে না। ঠিক একইভাবে যদি প্রস্রাব পায়খানা করলো, এই মাগরিবের নামাজ পড়ার পরে সে বাথরুমে গেল কিন্তু অজু করে নাই, এশার নামাজ পড়ে ফেলছে, কি ব্যাপার ভাই আপনি অজু করলেন না যে, বা আমি বাথরুমে না গেছি অজুর অসুবিধা দেখি, অজু তো আমার ঠিক আছে, কিন্তু সে কারণ কি, সে অজু ভঙ্গের কারণ জানে না। ঠিক ইমান ভঙ্গের কারণ যদি না জানে, তার ইমান ভেঙে গেছে, ইমান নাই, কিন্তু সে মনে করে আমি মুসলিম, আমি ইমানদার, আমার বিশাল ইমানদার, ইমান মজবুত, এটার কারণ হলো ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না। ইমানের সাথে সম্পৃক্ত এই চারটা আলেম লাগবে, ইমানের উসুল লাগবে, ইমানের আহকাম লাগবে, ইমানের আরকান লাগবে, ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। তা চারটে বিষয়ের মধ্যে আমরা আজকে একটা বিষয় আলোচনা করব সংক্ষেপে, সেটা হলো আহকামুল ইমান, ইমানের আহকাম বলা শারায়েতগুলো, যেগুলো সবচেয়ে বেশি অজানা যে ইমানের আবার আহকাম আছে কিনা মানুষ, এইটাই আমাদের দেশের 99%-এর উপরে ভাই ভাই বোনেরা এটা জানান না যে ইমানের আবার আহকাম আছে, ইমানের শারায়েত আছে। ইমানের আহকাম কয়টা, 9টা, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন এই আহকামগুলো। এই 9টা আহকামের একটা আহকামের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে আমার আপনার ইমান থাকবে না, বুঝতে হবে আমার আপনার ইমান নাই। আচ্ছা ইমানের মূল যে কালেমাটা এটার আগে অর্থটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, আল্লাহ ছাড়া। হ্যাঁ এখানে গন্ডগোল, আমাদের দেশের 99% মুসলিম, অসংখ্য মুসলিম আপনি জিজ্ঞাসা করেন যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটা কিন্তু পরিপূর্ণ হয় নাই, কালেমার অর্থটা হয় নাই। কারণ কি, কারণ আল্লাহ ছাড়া তো মাবুদ আরো আছে, নাই কেমনে হইল, আমি বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ আরো আছে, অসংখ্য মানুষ এই দেশে অসংখ্য মাবুদের ইবাদত করে, সূর্য একটা মাবুদ, সূর্যের কত মানুষ এখনো সূর্যের পূজারী, চন্দ্র একটা মাবুদ, গরু একটা মাবুদ, কত মানুষ গরুর ইবাদত করে, আছে না গরুর ইবাদত করা, তারপরে আপনার তুলসী গাছের ইবাদত করে, তুলসী গাছও একটা মাবুদ, তারপরে আপনার কবরের সাজদা করে, কবরের সামনে গিয়ে সাজদা করে লক্ষ লক্ষ মানুষ, তো কবরকে একটা মাবুদ বানায় নিছে, মাজারকে একটা মাবুদ বানায় নিছে, এরকম কত মাবুদ, রাস্তাঘাটে মাবুদের অভাব নেই। আর আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটা ঠিক না। এখানে কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া সত্যিকারের প্রকৃত হক কোনো মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া বাকি যত মাবুদ আছে এগুলো সব নকল মাবুদ, বাতিল মাবুদ, মাবুদ আছে কিন্তু সেগুলো সব বাতিল, সেগুলো সব নকল, অরিজিনাল খাঁটি হক প্রকৃত মাবুদ একজন, তিনি হলেন আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, প্রথম আমাকে কালেমাটা সঠিকভাবে অর্থ সহ বুঝতে হবে, এবং এটার ব্যাপারে পৃথিবীর কোনো দ্বিমত নাই, কোনো আলেমের কোনো মাজহাবেরও দ্বিমত নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নিয়ে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই, দ্বিমত হলো আমাদের মূর্খতা মানে না জানা, কিন্তু কোনো আলেম পৃথিবীতে আজ পর্যন্ত এটা নিয়ে কোনো ইখতিলাফ করেন নাই। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ীও যেখানে লা আসবে এটার এক পরে একটা শব্দ এখানে গোপনীয় থাকবে, এটা স্বাভাবিক আরবি ব্যাকরণেরও নিয়ম, এই হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কি, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই। এটা যদি কেউ ভালো করে বুঝতো তাহলে সে কোনোদিন কবরের সামনে যায় সাজদা করতো না, কারণ কবর আমার মাবুদ না, আমার মাবুদ একমাত্র আল্লাহ, আমার সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমার নজর নামাজ মান্নত যা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোনো কবর কোনো দরবার কোনো মাজার আমার নজর মান্নত এগুলো পাওয়ার মালিক নয়। এটার মূল সমস্যা কালেমার অর্থই বুঝি নেই আগে। এই জন্য একজন মুসলিমকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ বুঝতে হবে, এবং এটাই হলো কালেমার মৌলিক কনসেপ্ট, মৌলিক ধারণা, তাওহীদের ধারণা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখির কালামিহি দাখাল আল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম হবে, সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আখের কালাম। আখের কালাম মানে আমরা অনেকে বুঝি কয় মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মরতে পারে তাহলে এই লোক জান্নাতি, আমরা মনে করি এরকম। আসলে পড়ে মরা এটা না, এটা মূল কথা না। মূল কথা হলো আখের কালাম, আমার সর্বশেষ অবস্থানটা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছে কিনা। অনেক মানুষ জীবনের প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শেষ জীবনে তা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল না। অনেক মুনাফেক জীবনের প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, ইসলাম গ্রহণ করছে, কিন্তু মৃত্যুর আগে মুনাফেক হয়ে মারা গেছে, মৃত্যুর আগে কাফের হয়ে মারা গেছে, মৃত্যুর আগে ফাসেক হয়ে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল না। এই জন্য আপনার আখের কালাম, আখের বিশ্বাস, আখের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি হয় দাখাল আল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা আসি ইমানের আহকাম বা ইমানের শারায়ত। এক নম্বর যেটি সেটি হলো আল ইলম, ইমানের এক নম্বর যে শারায়ত, এক নম্বর যে আহকাম সেটা হলো আল ইলম। এই এলেমটা এমন এলেম হইতে হবে যেটা আল মুনাফি লিল জাহাল, জাহালতের বিপরীত, যেটা জাহালতকে দূর করে, জাহালতকে দূরীভূতকারী প্রকৃত এলেম লাগবে। তাহলে এলেম এমন এলেম যেই এলেম আমার জাহালত দূর করে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা এলেম আর একটা জাহালত। জাহালত যার ভিতরে আছে তার ভিতরে ইমান আসে না, এই জন্য আবু জাহাল ইমানের সব জিনিস তার চোখের সামনে দেখার পরেও আবু জাহাল ইমান আনতে পারে নাই। আবু জাহাল কিন্তু জ্ঞানী কম ছিল না, অনেক বড় জ্ঞানী এবং বাইতুল্লাহর সভাপতি, আল্লাহর ঘরের সভাপতিত্ব করতো আবু জাহাল। তাহলে কি মূর্খ লোক হইলে তাকে কি বাইতুল্লাহ সভাপতি বানাইছে? ওই যুগের লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকত, একজন পণ্ডিত হিসেবে ডাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল হাকাম না, হে হলো আবু জাহাল, তার ভিতরে জাহালত আছে, জাহালতের কারণে সে ইমান চিনতে পারে নাই। তাহলে বোঝা যায় যে এমন এলেম লাগবে ইমান আনতে হলে, ইমান চিনতে হলে, যেটার দ্বারা তার ভিতরে যত অন্ধকার আছে, জাহালত আছে, শেরেক আছে, বেদাত আছে, এইগুলো দূরীভূত হয়ে যাবে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে অনেক বড় আলেম বড় বেদাতীও হতে পারে, বড় মুশরিকও হতে পারে, বড় আলেম কিন্তু শেরেক চিনে না। আলেম ছোট না, আলেম অনেক বড়। মানুষ মনে করে এত বড় আলেম উনি কি কম বোঝে নাকি, উনি এটা করে? ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন আলেমও বড়, শেরেকও বড় বড় করতে পারে, কোনো অসুবিধা নেই। সব আলেম যে শেরেক চিনে ফেলবে এটা ঠিক না, সব আলেম যে বেদাত চিনে ফেলবে এটা ঠিক না, কারণ শেরেক এত কঠিন এবং সূক্ষ্ম জিনিস যেটা চিনা অনেক জটিল। এটা এমন যে অন্ধকার রাত্রিতে কালো পাহাড়ের কালো পাথরের ভিতরে কালো সাপ, শেরেকটা অন্ধকার রাত্রি, অমাবস্যার রাত্রি, পাহাড়টা কুচকুচে কালো, পাহাড়ের পাথরগুলো কালো পাহাড়, আরব দেশে দেখছেন অনেকগুলো পাহাড় আছে কালো কুচকুচে, সেই কালো পাথরের ভিতরে যদি কালো একটা সাপ লুকায়িত থাকে, এটা দেখা, এটা খুঁজে বের করা, এটার থেকে বাঁচা যেমন জটিল, শেরেকটা এরকম জটিল। এই জন্য অনেক বড় আলেম হতে পারে কিন্তু তিনি সব শেরেক নাও চিনতে পারেন, শেরেক চিনা অনেক কঠিন। আবার একজন সাধারণ কম জ্ঞান আছে, কম এলেম, কিন্তু তিনি শেরেক চিনেন। এই জন্য এখানে এলেমটা বলা হয়েছে এমন এলেম হইতে হবে যেটা জাহালতকে দূর করে দেয়, জাহালত দূর করে, অন্ধকার দূর করে, শেরেক দূর করে, এরকম এলেম লাগবে ইমানের জন্য, না হয় ইমান তার ভিতরে আসবে না। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলাম ফাআলাম মানে এলেম শিখো জানো বুঝো কি বুঝবা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো হক মাবুদ নাই এটা এলেম শিখো এটার এলেম লাগবে এটা জন্মসূত্রে পাওয়া যায় না জন্মসূত্রে যদি ইমান পাওয়া যেত তো নূহ আলাইহিস সালামের ছেলে সব বড় ইমানদার হইতো হইতো না কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে ইমানদার হইছে নবীর ছেলে তাও ওয়ারিসি সূত্রে ইমান পায় নাই এরকম আরো কত ইমানদারের ছেলে ওয়ারিসি সূত্রে ইমান পায় নাই ওয়ারিসি সূত্রে সম্পদ পাওয়া যায় ইমান পাওয়া যায় না এজন্য ওয়ারিসি সূত্রে বংশীয় ভাবে ইসলাম আসে না দিন আসে না ইমান আসে না এই জন্য ফেরাউনের ঘরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনদার সালেহা হয়ে গেছেন কিন্তু একটা জাহেলের ঘরে একটা জালেমের ঘরে একটা তাহুতের ঘরে আবার লূত আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী তার ঘরে জালেমা কাফের মুশরিকা স্ত্রী সে দিন পায় না ঈমান পায় নাই তাহলে বোঝা যায় যে ঈমানের জন্য এলেম লাগবে এলেমবিহীন ঈমান পাওয়া যাবে না এই জন্য আল্লাহ পাক সরাসরি বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শিখো জানো বুঝো ঈমান বুঝতে হবে ঈমান বুঝের জিনিস ঈমান খালি শুনলে কাজ হবে না পড়ালেখাও লাগবে ঈমানে আমরা হইলাম বেশি শোনায় বিশ্বাসী পড়ালেখায় কম বিশ্বাসী অথচ আল্লাহ পাক সর্বপ্রথম আয়াত নাযিল করছেন কি ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়াশোনা করতে বলছেন প্রথম আয়াত কিন্তু ইসমানা শুনো এই কথা বলেন নাই আল্লাহ পাক প্রথম বলছেন কি পড়ো ইকরা আর এই সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ফাআলাম জানো বুঝো এলেম শিখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কিসের এলেম ঈমানের এলেম লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত তোমার গুনাহ খাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো মুমিন মুমিনাতদের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো তাহলে বোঝা যায় ইস্তিগফার হলো আমল লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান আগে এলেম লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর তারপরে এলেম লাগবে ইস্তিগফারের আমলের এলেম অথচ আমরা ঈমানের এলেম নাই কিন্তু আমলের এলেম কিছু আছে দেখবেন নামাজের এলেম যতটুকু আছে আমাদের কাছে ঈমানের এলেম ততটুকু নাই ঈমানের এলেম না থাকার কারণে ওই জাহালত আমাদের ভিতরে বাসা বাঁধছে শিরক কুফর নেফাক বেদাত এগুলো আমাদের ভিতরে ঢুকে আছে কারণ হলো আমাদের এলেমটা লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আসে না এলেম যা আসছে একটু সেটা ওই আমলের এলেম আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সহিহ মুসলিমের হাদিস মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল ওয়া হুয়া ইয়ালামু তার ভিতরে এলেম আছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখে মারা গেছে দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নিয়ে যদি মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সে জান্নাতে যাবে দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ এখানে কোনো আমলের কথা বলা হয় নাই বলা হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এলেম এজন্য কবির ভাষায় কবি বলছেন আউয়াল ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত্বাওহীদে সর্বপ্রথম আল্লাহর বান্দার উপরে যে জিনিসটি ওয়াজিব ফরজ সেটা হলো রহমানের তাওহীদ সম্পর্কে মারিফাত তাওহীদের জ্ঞান তাওহীদের জ্ঞান হলো সবার আগে এক নম্বর ফরজ প্রথমে তাওহীদের জ্ঞান আমরা ছেলেমেয়েদেরকে প্রথমে কত রকমের জ্ঞান দেওয়া শুরু করি এখন তো প্রথমে ফেসবুকের জ্ঞান ইন্টারনেটের জ্ঞান ইউটিউবের জ্ঞান বাচ্চারা এখন মোবাইল নিয়ে মাত্র ইউটিউব খুলে ফেলে দুনিয়াতে আসার পর এক বছরের মধ্যে মোটামুটি শিখে যায় ইউটিউব ফেসবুক এখন সব জানা মুখস্থ চোখ বন্ধ করে খুলে ফেলতে পারে ইউটিউব কিন্তু এখনো তাওহীদ শিখে নেই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে কি বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার প্রিয় সন্তান লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সাথে জীবনে কোনোদিন শিরক করিও না কারণ সের একটা হলো সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। তাহলে ছেলেকে মেয়েকে এক নম্বরে শিখাইতে হবে কি শেরেক শিখাইতে হবে, শেরেক কোনটা কোনটা শেরেক এটা শিখাই দিতে হবে। খবরদার বাবা জীবনে সব করিও কিন্তু এই শেরেকের দ্বারা কাছে যাইও না, এগুলা এগুলা শেরেক, আর এগুলা এগুলার নাম ইমান। ফজরের সময় শুয়ে থাকবা এটার নাম ইমান না, তারপরে তোমার মধ্যে মিথ্যা কথা বলবা এটার নাম ইমান না। ইমান কোনটা শেরেক কোনটা এগুলা শিখাই দিতে হবে, এগুলো শিখানো সন্তানকে শিখানো ফরজ। আর প্রথম জ্ঞানটা দিতে হবে তাওহীদের জ্ঞান, এই শেরেকের জ্ঞান, শেরেক কোনটা আলাদা করে স্পষ্ট করে দিতে হবে যে বাবা এটা শেরেক এটা তাওহীদ। আপনি অন্য জ্ঞান দেন আর না দেন কিন্তু এই জ্ঞান দেওয়া ফরজ। এক নম্বর গেল কি এলেম, ইমানের আহকাম। এক নম্বর আহকাম হলো এলেম, যেই এলেমটা আল মুনাফিলিল জাহাল, জাহালতকে দূর করে দেয় এরকম এলেম লাগবে। এবার দুই নম্বরটা আসেন, দুই নম্বরটা হলো আল ইয়াকিন আল মুনাফিলিল শাক, দুই নম্বরটা হলো ইয়াকিন। ইমান আনতে হলে ইয়াকিন লাগবে, ইয়াকিন একিনটা এমন হতে হবে যেটা আল মুনাফিল শাক, সমস্ত প্রকার সন্দেহকে দূর করে দেয়। সন্দেহ দূরীভূতকারী একিন, সন্দেহ দূরীভূতকারী দৃঢ় বিশ্বাস। মানে একিনটা শুধু এমন বিশ্বাস হলে হবে না যেটার মধ্যে সন্দেহ আছে। যেমন অনেকে বিশ্বাস করে, ভিতরে ভিতরে সন্দেহ করে, মারা যাওয়ার পরে সে কবরের আজাব, আজাবে কবর, আজাবে কবর তো কোনোদিন আমরা চোখে দেখি না, আসলে ঠিক নাই, হবে কি হবে না, হইতেও পারে নাও হইতে পারে, ভিতরে ভিতরে এরকম সন্দেহ করে। তারপরে কয় কেউ তো কোনোদিন কবর থেকে আসিয়ে আমাদেরকে বলে নাই যে কবরের সন্দেহ আছে। এখন বর্তমানে আমাদের অনেক সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে অনেক নাস্তিক, এবং মানে মুসলমানের সন্তান বিশেষ করে এখন ইউটিউবে অনলাইনে নাস্তিক সন্তানেরা, নাস্তিকেরা যুবকেরা এখন তারা প্রচার প্রসারও করে, নাস্তিকতার প্রচার করতেছে, প্রসার করতেছে। এখন নাস্তিকতার অভয়ারণ্য আমাদের বাংলাদেশে ব্যাপক আকারে নাস্তিকতার প্রচার চলতেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। এটার ব্যর্থতা আমাদের, আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদ শিখাইতে পারিনি, আল্লাহর জ্ঞান দিতে পারিনি, আমরা শেরেক বুঝাইতে পারি নাই, আমরা তাদেরকে এই অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে আজকে তারা নাস্তিক হচ্ছে। এই নাস্তিকতা তৈরি হচ্ছে কিসের থেকে, বিশ্বাস সন্দেহের কারণে, ইয়াকিন তৈরি হয় না তাদের ভিতরে, মানে বিশ্বাসটা দৃঢ়ভাবে গভীরভাবে তার ভিতরে ইয়াকিন হয় নাই, সন্দেহযুক্ত বিশ্বাস, মানে হইতেও পারে নাও হইতে পারে, হইলে ভালো কথা না হইলে অসুবিধা নেই, এরকম সন্দেহ আছে। এই সন্দেহযুক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ এটা ইমান হবে না, সন্দেহ মুক্ত হইলে সেটার নাম ইমান। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে যারা ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু এরপরে ঈমান আনার পরে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু খালি ঈমান আনলে আল্লাহ পাক সাদেকুন বলেন নাই, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু বিন্দু মাত্র সন্দেহ করে নাই, সন্দেহ থাকা যাবে না। যার ভিতরে সন্দেহ যত বেশি তার ঈমান তত দুর্বল বেশি, যার ভিতরে যত সন্দেহ কমে গেছে তার ঈমান তত মজবুত হয়েছে। এই জন্য আমি গত জুমার খুতবায় আলোচনা করছি জাল হাদিসের আলোচনায়, যে আমরা যখন অনেক সময় বিকাল রাত 3টায় রাত 4টায় আমাদের আপনার বিমান থাকে, বিমানের ফ্লাইট থাকে, থাকে না এরকম 3টা 4টায়, বা ট্রেন থাকে রাতের 12টায় 1টায় 3টায় এরকম ট্রেন থাকে, তো আমরা দেখা যায় যখন এরকম ট্রেনের সময় থাকে, বিমানের সময় থাকে, দেখেন ঘুমাইছেন আপনি 10 মিনিট পরে আবার লাফ মারি উঠে গেছে, 10 মিনিট পরে আবার উঠে গেছে, কারণ কোন অবস্থায় বিমানের টাইম, বিমানের শেডিউল ছাড়া যাবে না, বিমান ধরতেই হবে, ট্রেন ধরতেই হবে, ছাড়া যাবে না, ছাড়লে কি হবে, আমার কিছু ক্ষতি হবে, কিছু টাকা লস হবে, এবং আমি যে গুরুত্বপূর্ণ কাজটা যাবো সে কাজে লস হবে। এই বিশ্বাসটা তার ভিতরে একইন হয়ে গেছে, একইন, কোনো সন্দেহ নাই। কিন্তু ফজরের সালাত না পড়লে তাকে জাহান্নামে যেতে হবে, এই কথা তো কোরআনে হাদিসে অসংখ্যবার আছে। কিন্তু এই এলেমটা, এই জ্ঞানটা তার ভিতরে একইন হয় নাই। তার বিশ্বাস জাহান্নামে যাওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, সন্দেহ আছে, সন্দেহ আছে। অথবা আরে না পড়লে কি হবে, এক সময় আমি তওবা করলে সব মাফ হয়ে যাবে, এগুলো না পড়লে অসুবিধা নেই, এই বিশ্বাস ঢুকে আছে। বিভিন্ন রকমের বিশ্বাস একইন তার ভিতরে তৈরি না হওয়ার কারণে ফজরের আজান দিলেও সে উঠে না। কিন্তু সে তার ভিতরে যদি একইন তৈরি হইতো, ইমানের একইন, তাহলে সে ওই গাড়ির জন্য, ট্রেনের জন্য, বিমানের জন্য যেমন 10 মিনিট পরে পরে লাফ মারি উঠতেছে, ফজরের জামাতের জন্য এরকম 15 মিনিট পরে পরে সে জাগ্রত হয়ে যেত। তার ভিতরে একইন হয় নাই, একইন আসে নাই, ইমানের শক রয়ে গেছে, সন্দেহ রয়ে গেছে। এখন আপনার ধূমপানে বিষ পান লেখা আছে না অনেক জায়গায়, আচ্ছা বিষ মানুষে খায় কি, খায়? কেউ খায় না, সহজে খায় না, অনেক লক্ষের মধ্যে, হাজারের মধ্যে একটা পাওয়া যায় খাইছে, তাও বিভিন্ন কারণে, একেবারে অবস্থা করুণ হইলে খায়, এমনি কিন্তু খায় না। যদি আপনি বিনা পয়সায় কিনিয়েও দেন যে ভাই আপনার টাকা নাই কিনতে পারতেছেন না, আসেন আমি একটু বিষ কিনে দিই খান, খাইব? কেউ ফ্রি দিলে খাইব, কেন খাবে না? তার ভিতরে একইন তৈরি হয়েছে যে এটা খাইলে আমি মরে যাব, এই একইনটা তৈরি হয়েছে। কিন্তু ধূমপানে বিষ পান, ধূমপান কিন্তু আপনি টাকা দিয়ে কিনে লাগবে না, সে নিজের টাকা খরচ করে খাইতেছে, কেন খাইতেছে? তার একইন হয় নাই তার ভিতরে, এটা সন্দেহ আছে যে ধূমপান করলে মরবে না, ধূমপান করলে বিষ পানের মতো না, এটা তার ভিতরে বিশ্বাস ঢুকছে, কিন্তু এটা একইন হয় নাই, সন্দেহ আছে, এই জন্য এটা খায়, ধূমপান করে। দেখেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সব জায়গায় লেখা আছে না, সিগারেটের গায়ে প্যাকেটের উপর দিয়ে লেখা আছে, আবার কত খারাপ খারাপ ছবি দেওয়া আছে ক্যান্সারের বিভিন্ন কিছু, তারপরেও কি খাওয়া কমছে না বাড়ছে? আরো বাড়ছে, যত বিজ্ঞাপন চলে এটা ক্ষতিকর তত এটা বাড়ে। কারণ কি? এটা যে ক্ষতিকর এটা একইন হয় নাই, সন্দেহ আছে। আমাকে একদিন কয়েকজনে বলছে, কয় ভাই যারা ধূমপান করে না হেদেরও তো হার্ট অ্যাটাক হয়, হেদেরও তো ক্যান্সার হয়, তাহলে আমি ধূমপান করি হওয়ার না হওয়া একই কথা, মানে এটা তার ভিতরে একই নয় নাই, এটা তার ভিতরে শাক রয়ে গেছে, সন্দেহ রয়ে গেছে। এটা হলো ইমানের ব্যাপারে একইন, একইন যতক্ষণ না আসবে ততক্ষণ ইমান হবে না। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আমাদের কাছে শুনলে অবাক লাগে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় চলে আসো, বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমিন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে মদিনা চলে গেছেন, এমন জায়গায় গেছেন যে জায়গায় বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, পরিচিত লোক নাই, কিছু নাই, সেই জায়গায় চলে গেছেন। কিসের টানে গেছেন? ইমানের টানে। সেই ইমানটা একইনে রূপান্তর হয়েছে সাহাবায়ে কেরামের, এই জন্য কিচ্ছু দরকার নাই, আমার আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, আমাকে চলে যেতে হবে। আজকে আমাদের একইনে এত দুর্বল, সাধারণ একটা দাড়ি এটা রাখতেও যে কত কষ্ট হয়, এটা রাখতেও ভাবিদের অনুমতি খোঁজে, নাউজুবিল্লাহ, অনুমতি খুঁজতে গেলে ইমানে চলে যাবে। আল্লাহ এবং রাসূলের কোনো হুকুম পালন করার ক্ষেত্রে কোনো মাখলুকের অনুমোদন দরকার নেই। আপনি নামাজ পড়তে আসবেন, যদি বাপেরে জিজ্ঞেস করেন আব্বা নামাজ পড়বো নাকি, আব্বা কি নামাজ পড়ার হুকুম দেওয়ার মালিক? নিষেধ করারও তার ক্ষমতা নাই, হুকুম দেওয়ারও ক্ষমতা নাই, এটা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, আল্লাহর হুকুম, আমি আল্লাহর গোলাম, এটা মানতেই হবে, এটা কেউ বাধা দেওয়ার, কেউ থেকে পারমিশন নেওয়ার বিষয় না। তো সাধারণ ইমানের একইনের অবস্থা এমন, ছোটখাটো সাধারণ বিষয়ও আমরা দেখা যায় মানে একইন তৈরি হয় নাই, বিশ্বাস তৈরি হয় নাই, তারপর অহরহ কবিরা গুনাহ করে যাচ্ছি, আমরা মনে করি যে সব মাপ পাই যাবো, খালি আশা নিয়ে বসে আছি, অর্থাৎ আখেরাতের বিষয়, কবরের বিষয়, বারজাখী জীবনের বিষয় আমাদের ভিতরে একইন হয় নাই। একইনটা ইমানের একটা গুরুত্বপূর্ণ রোকন, গুরুত্বপূর্ণ আহকাম, একটা শর্ত, এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন সুম্মা লাম ইয়ারতাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, লা ইউলকিল্লাহু বিহিমা আব্দুন গায়রু শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদি এই সাক্ষ্যটা এমন ভাবে দেয় গায়রু শাক্কিন, কোন প্রকারের সন্দেহ দূরীভূত করে, সন্দেহ নাই, সন্দেহ ছাড়া যদি সাক্ষ্য দে দাখালাল জান্নাহ, তাহলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইয়াকিনের সাথে ইমান লাগবে, ইমানটা গভীরভাবে অন্তর্ভুক্ত, মানে ইমানটা গলার উপরে থাকলে হবে না, এটারে অন্তর পর্যন্ত, কাল পর্যন্ত, ভিতরে পর্যন্ত পৌঁছাইতে হবে। ভিতরে যার যত বেশি পৌঁছবে তার আমল তত সুন্দর হবে, কারণ সে তখন বিশ্বাস করবে যে আমার আল্লাহর জন্য করতেছি, আমি অন্য কিছুর জন্য করছি না। তিন নম্বরে ইমানের শর্ত যেটি সেটি হলো আল কবুল। তিন নম্বরটা হলো কি? কবুল। সহজভাবে মনে রাখবেন, এক নম্বর এলেম, দুই নম্বর ইয়াকিন, তিন নম্বর কবুল। কবুল লাগবে, কবুল। কবুল মানে কি? কবুল মানে আল্লাহর উপরে ইমান আনার অর্থ হলো আল্লাহ যা বলবেন সব কবুল, কোনো কিছু কবুল না এই কথা বলার অধিকার নাই। আল্লাহ সুবহানাহু তাআলার মানেন, আল্লাহ সব কিছু বিশ্বাস করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কোনো হুকুম আসলে বলেন যে না এটা এখন পারবো না, এটা মানবো না। যেমন আল্লাহ বলছেন সুদ ছেড়ে দিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন হে ইমানদার আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট অংশ আছে এটা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলছে ছেড়ে দিতে, আপনি বলেন যে না এখন কি সুদ ছাড়া চলা যায় এই সমাজে? তাহলে আল্লাহর কথাটারে আপনি কবুল করেন, আল্লাহর কথা কবুল না করলে ইমান আসবে না, কবুল লাগবে, কবুলিয়ত এটা জরুরি। আপনি বিয়ে করতে গেলে যতই যা কিছু করেন স্ত্রীকে কবুল না করলে বিয়ে হয় না। মোহর 1 কোটি টাকা ধরছেন কিন্তু আপনি কবুল করেন নাই, বিয়ে হবে? বিয়ের জন্য ইজাব আর কবুল শর্ত, ইজাব কবুল লাগবে। ঠিক ইমানের জন্য কবুল শর্ত। আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ইমান আনার অর্থ হলো আল্লাহ সুবহানাহু তাআলা যেটা করতে বলবেন সেটা কবুল করলাম, যেটা ছাড়তে বলছে সেটাও কবুল করলাম, কবুল করতে হবে। কোনো কিছু যদি আপনি কবুল না করেন ইমান নাই। একবারে আল্লাহর একটা ছোট্ট হুকুমে যদি, সাধারণ হুকুমে যদি আপনি কবুল না করেন ইমান থাকবে না, কবুল লাগবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সূরা আল বাকারার 147 নম্বর আয়াত, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা বলো আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনলাম, ওয়া মা উনজিলা ইলাইনা, যা কিছু আমাদের উপরে নাজিল করা হয়েছে সব কিছু মেনে নিলাম। সুবহানাল্লাহ। মেনে নিতে হবে, মেনে না নিলে একটাও যদি না মানেনি কবুল না করে ইমান থাকবে না। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফফা, হে ইমানদারগণ ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। 90% ইসলামে ঢুকছেন, 10% বাকি রেখেছেন, বললেন যে 10% এখন সম্ভব না, পারবো না ঢুকতে, 90% ঢুকছি, আপনি ইমানদার হন নাই। 100% কবুল করতে হবে, ফিস-সিলমি কাফফা, মানে কবুলে যদি কোনো সমস্যা থাকে, কোনো একটা হুকুম আল্লাহর হুকুম আপনি মেনে নিতে পারতেছেন না, মানে আল্লাহর হুকুমটাকে আপনার কাছে মনে হচ্ছে এটা খাপ খাইতেছে না, বা এটা ইনসাফ হয় নাই, নাউজুবিল্লাহ, বা আল্লাহ পাকে এই হুকুমটা দেওয়া ঠিক হয় নাই, এটা অনেক কষ্টকর, আপনি ভিতরে ভিতরে এরকম মনে করতেছেন আল্লাহর কোনো হুকুমকে আপনি কবুল করে নিতে পারেন নাই, মেনে নিতে পারেন নাই, তাহলে ওই আল্লাহর বান্দা এখনো ইমানদার হইতে পারে নাই। তিন নম্বরটা কি? কবুল। এগুলো খেয়াল রাখবেন, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি যাতে আমরা সহজে এটা বুঝতে পারি। 4 নম্বর সেটা হলো ইনকিয়াদ, আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হলো পরিপূর্ণ আত্মসমর্পণ, ইনকিয়াদ মানে নিজেকে কয়েত লাগাই নেওয়া, মানে ইমান আনার পরে আল্লাহ এবং রাসুলের বেড়ি, আল্লাহ এবং রাসুলের হুকুমের বিধানগুলো নিজের গলার মধ্যে আটকায় নেওয়া, মানে শিকলটা আল্লাহ এবং রাসুলের হুকুমের ভিতরে রাখা, বাইরে যাওয়া যাবে না, আল্লাহর সীমা রেখার ভিতরে থাকবে, হুদুদের ভিতরে থাকবে, এটা যদি না আসে ইমান আসবে না, এটার নাম হলো ইনকিয়াদ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যুমার 54 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে একান্তভাবে আত্মসমর্পণ করো, একেবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করো, আসলিমু লাহু, আল্লাহর সামনে একেবারে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে যাও। আত্মসমর্পণকারী না হলে, সর্বান্তকরণে পরিপূর্ণভাবে গ্রহণ না করলে তাহলে ইমানদার হওয়া যাবে না। এটার নাম হলো ইনকিয়াদ। পাঁচ নম্বর যেটি সেটি হলো আস-সিদক। সিদক মানে ইমানে সত্যবাদী হইতে হবে, ইমানের ভিতরে সত্যবাদিতা থাকতে হবে, এটার নাম হলো সিদক। ইমানের ভিতরে সত্যবাদিতা কিরকম? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো আর সাদিকিনদের মতো হয়ে যাও। সাদিকিন কারা? এখানে কাদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন? সাহাবায়ে কেরামদেরকে সাদিকিন বলছেন। আজকে জামানায় এই আয়াত দিয়ে ব্যবসা করে আমাদের দেশে। আমাদের দেশে সাদিকিন বলতে পীর সাহেবদেরকে বোঝায়। দেখবে যে যত পীর সাহেবদের দরবার আছে, এক নম্বর ওয়াজ হলো আয়াত এটা, যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। আল্লাহ বলছে এখানে পীর সাহেবদের সাথী হয়ে যাও। অথচ এখানে সাদিকিন মানে কারা? হুমুস সাহাবাতুল কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। সাহাবায়ে কেরামরা সাদিকিন কেমনে? তারা হইলেন আস-সিদক ফিল আকওয়াল, তাদের কথার ক্ষেত্রে তারা সত্যবাদী। আস-সিদক ফিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে তারা সত্যবাদী। আস-সিদক ফি আমালিহিম, তাদের আমলের ব্যাপারে তারা সত্যবাদী। কথায় সত্যবাদী, আমলে সত্যবাদী, আকীদায় সত্যবাদী তারা। এই জন্য আল্লাহ পাক তাদের নাম দিয়েছেন সাদিকিন। বিশেষ করে এই আয়াতটা নাজিল হয়েছে তিনজন সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে, যে তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে যাইতে পারেন নাই। ওই তিনজন সাহাবি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, মুনাফেকেরা এসে এসে মিথ্যা অজুহাত পেশ করতেছে, ওজর পেশ করতেছে। কেউ কেউ আমার স্ত্রীর অসুখ, কেউ বলে আমার ছেলের অসুখ ছিল, কেউ বলে আমার এই অসুস্থতা ছিল, আমার এই সমস্যা ছিল, সব মিথ্যা কথা। এই তিনজন সাহাবি চিন্তা করলেন যে আমরা যদি সত্য কথা না বলি, মিথ্যা বলে দিই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা বলে আমরা পার পেয়ে যাব, চলে আসতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কি কারণে আমরা যাইতে পারিনি। নবীকে ঠকানো যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠকানো এখানে সম্ভব নয়। এই ইমানটার নাম সিদক, ইমান সত্যবাদী। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন অবস্থায় ঠকানো, আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে যাওয়া, আল্লাহ দেখে নাই এই কথা মনে করা যাবে না। আল্লাহ তো সব দেখছেন, আমার অন্তরের খবরও রাখেন। আমরা কেন যাইতে পারি না এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। এই জন্য এই তিনজন সাহাবী গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কোনো ওজর ছিল না, কোনো সমস্যা ছিল না, আমরা শয়তানের দোকায় পড়ে যাব যাব মনে করে, আজকে যাব কালকে যাব মনে করে করে যেতে পারি নাই। আমাদের কোনো ধরনের কোনো ছেলের অসুখও ছিল না, বউর অসুখও ছিল না, কোনো সমস্যা ছিল না, আমরা এই কারণে যাইতে পারিনি। সত্য বলে দিছে, সত্য বলে দেওয়ার কারণে মুনাফেকেরা কয় কি কয়, এগুলো তো খুব আবুল মদন। নাম শুনছেন না আবুল মদন? আমাদের দেশে, আমাদের দেশে দেখবে সত্য কথা বললে কয় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু না, একবারে সোজা আসি দেয়া, এই লোক এত বুদ্ধি নেই, বোকা। আর মিথ্যা কথা বলতে পারলে, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বেশি পণ্ডিত, তত চালাক, তত বুদ্ধিমান। ওই দেখো, এ খুব চালাক মানুষ, খুব বুদ্ধিমান, মানে মিথ্যা বলতে পারে। আর যে মিথ্যা বলতে পারে না, ও এটার এতে কাজ হবে না, এটা বেশি সোজাসি দেয়া, এটা মিথ্যা বলতে পারে না, বুঝছেন? তো এই তিনজন সাহাবিরে মুনাফেকেরা বলতেছে এগুলোর এতে কিচ্ছু হবে না। তো বলতেছে তোমরা এত বোকামি করতেছো কেন? তোমরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাই বলবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সমস্যা ছিল। তো বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। তোমরা যদি কোনো গুনাহ করে আমার রাসূলের কাছে আসো, আমার রাসূল যদি তোমাদের জন্য ইস্তিগফার করে দেন, ক্ষমা প্রার্থনা করেন আমার কাছে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা তওবা কবুলকারী হিসাবে পাইবা। সুবহানাল্লাহ, কয়রে মিয়া খালি রাসূলের কাছে যাই কইবা যে মিথ্যা কথা বলে দিবে, অসুবিধা নাই। রাসূল বলবেন যে ইস্তাগফিরুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মাপ করে দিক। কয় রাসূলের দোয়াতে তুমি মাপ এমনি পাই যাবে? কয় এত বোকামি করে নাকি মানুষ, তোমরা যাই সত্য কথা বলে দিছ। তখন এরা বলতেছে আমরা হয়তো মিথ্যা কথা বলে দিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাগফারও করে দিবেন, কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। সুতরাং কপালে যা আছে তাই হবে, আমরা সত্যের উপরে থাকবো, এটার নাম সিদক। এই জন্য আল্লাহ পাক এদের নাম দিয়েছেন সাদিকিন, এরা হলো অরিজিনাল সত্যবাদী সাদিকিন। এইভাবে তারা 40 দিন কষ্ট করতে হয়েছে, এমনকি 40 দিনের পরে আরো 10 দিন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে 50 দিন পরে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত নাজিল করে তাদের তওবা কবুলের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই 3 জন সত্যবাদিতার কারণে আমাদের সামনে স্মরণীয় হয়ে আছে। আমরা আজও এই সাহাবীদেরকে সাদিকিন হিসাবে চিনি, কিয়ামত পর্যন্ত চিনবে, কিন্তু যেগুলা ওই দিন মিথ্যা বলছিল সেগুলার পরিণতি কেউ জানেও না, এবং এদেরকে আমরা মুনাফেক হিসাবে চিনি, আর এদের এই 3 জনকে সাদিকিন হিসাবে চিনি। সুবহানাল্লাহ। এজন্য ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, আহকাম হলো সিদক, সত্যবাদিতা থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যেই কাজটি করতেন, যে কথাটি বলতেন, যে বিশ্বাসটি করতেন, সেটার মধ্যে সিদক ছিল, সত্যবাদিতা ছিল। অর্থাৎ তারা মনে করতেন যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সব জানেন, সব দেখেন, এই ব্যাপারে তারা ইমানের ব্যাপারে সত্যবাদী। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সূরা আল আনকাবুতের শুরুতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ইমান আনার পরে তোমাদের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা অবশ্যই আল্লাহ জেনে নেবেন। সুবহানাল্লাহ। ইমানের ব্যাপারে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা জানা ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে ছাড় দিবেন না, জান্নাত দিবেন না, আল্লাহ পাক অবশ্যই তোমাদের থেকে জেনে নেবেন এটা। তাহলে ইমানের ইমান আনতে হলে ইমানের ব্যাপারে সত্যবাদী হতে হবে, আল্লাহ থেকে কোনো কিছু লুকানো সম্ভব না। অনেকে আমাদের দেশে আছে উকিল ব্যারিস্টার নিয়োগ দেয়, উকিল ব্যারিস্টার বুঝেন তো, কোর্টে গেলে আদালতে গেলে আমরা উকিল নিয়োগ দিতে হয় না, সরাসরি কি আপনি মামলা পরিচালনা করতে পারেন? তো শয়তান মানুষকে বুঝায় যে দেখো দুনিয়ার সাধারণ একটা কোর্ট একটা আদালত, সেখানে যাই তুমি উকিল নিয়োগ দিতে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে, কঠিন আদালত, সেই আদালতেও তো তোমার উকিল ব্যারিস্টার দরকার, না হয় তুমি উকিল ব্যারিস্টার ছাড়া সেদিন তোমার বিচার কেমনে হবে, তোমার পক্ষে কে কথা বলবো সেখানে? শয়তান এটা ঢুকাই দেয়, এই চিন্তাধারা ঢুকাই দেয়। ঢুকাই দেওয়ার পরে মানুষ আবার উকিল ব্যারিস্টার খোঁজে, কোন উকিলটা ধরা যায়, কোন উকিলটা ধরলে সহজে জাহাজে করে যাওয়া যাবে, কোন উকিল ধরলে বাসে করে যাওয়া যাবে, কোন উকিল ধরলে ট্রেনে করে জান্নাতে যাওয়া যাবে, কোন উকিল ধরলে আল্লাহ থেকে সিনাই নিয়ে যাবে, এরকম উকিল ব্যারিস্টারও আছে যারা নাকি আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার ইচ্ছা করে তো এই উকিল ব্যারিস্টারেরা টানে আল্লাহ থেকে লই যায় জান্নাতে দিয়ে দেন। আউযুবিল্লাহ, কত বড় শিরকি ধারণা! তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যদি ইমানে সিদক থাকে, সত্যবাদিতা থাকে, তাহলে এই বিশ্বাস ওই মুমিনের ভিতরে থাকবে যে আমি যে গুনার কাজটা করছি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন কি দেখেন নাই, কিন্তু দুনিয়ার কোর্টে যে বিচার হয় এই বিচারপতি এই বিচারক যে অপরাধটা মানুষ করছে এটা দেখে না, এজন্য তার সাক্ষী লাগে, তার উকিল লাগে, আইনের ধারা লাগে, অনেক কিছু লাগে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন সেই বিচারে তিনি নিজেই সাক্ষী নিজেই দেখছেন, সেখানে কোনো উকিল ব্যারিস্টার দরকার নাই, উকিল ব্যারিস্টারের কোনো কাজ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে যেন বারবার বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, বান্দা উকিল যদি নিয়োগ দিতে হয় তো আমি আল্লাহকে দিয়ে দাও, আমি তোমার উকিল, আর আলাদা উকিলের দরকার নেই। তাহলে ইমানের ক্ষেত্রে সিদক না হইলে, সত্যবাদিতা না হইলে, তাহলে সে শিরকের মধ্যে জড়ায় পড়তে পারে, কিন্তু তার বিশ্বাস যদি হয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমার আল্লাহ সব দেখছেন, তাহলে কিন্তু তার শিরকের মধ্যে জড়ানোর কোনো সম্ভাবনা নাই। 6 নম্বরে যেটা লাগবে সেটা হলো আল ইখলাস। 6 নম্বর হলো ইখলাস। ইমানের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে ইখলাস লাগবে, ইখলাস যদি না হয় তাহলে ইমানদার হওয়া যাবে না। অর্থাৎ আমার ইমানটা খালেজভাবে ইখলাসের সাথে বিশুদ্ধভাবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, মানে ইমান আনার ক্ষেত্রে দেখা গেছে অনেকে বিভিন্ন দুনিয়াবী স্বার্থকেন্দ্রিক ইমান আনছে, নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে মক্কা মুকাররমায় স্বার্থ কেন্দ্রিক ইমান ছিল না, কারণ তখন ইমান আনলে মার খাওয়া লাগে, এই জন্য কেউ ইমান আনে না। মদিনা যাওয়ার পরে দেখা গেল ইমান আনলে আর মার খাওয়া লাগে না, বরং এখানে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। তখন এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেক মুনাফেক মদিনাতে ইসলাম গ্রহণ করছে। মক্কাতে কিন্তু দেখবেন যেখানে ইসলাম কঠিন অবস্থায় থাকে সেখানে মুনাফেক খুঁজে পাওয়া যায় না। যেমন ধরেন এখন বর্তমানে আপনি শেরেকের বিরুদ্ধে কথা বলবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, তাওহীদের কথা বলবেন, এরকম সংখ্যা খুব কম পাওয়া যাবে না, সমাজে বিরল। কারণ কি? কারণ এগুলোর কথা বলতে গেলে অনেক সুযোগ সুবিধা নষ্ট হয়ে যায়, অনেক বাধা বিপত্তি আসে, মারও খেতে হয়, অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়, এই ঝুঁকি কেউ নিতে চায় না। কিন্তু যদি দেখা যেত যে তাওহীদের কথা বললে এখানে খুব সুবিধা, খুব আরাম, এখানে আরো তাওহীদের কথা বললে টাকা পাওয়া যায়, তখন দেখতেন যে দলে দলে কত মানুষ তাওহীদের কথা বলত। মক্কা মুকাররমায় দেখছে যে ইমান আনলে অনেক বিপদ, মার খেতে হয়, জুলুম নির্যাতন স্বীকার করতে হয়, কিন্তু মদিনাতে গেছে আর দেখে যে এই বিপদ নাই, বাস দলে দলে কিন্তু মুনাফেক আসছে। তাহলে এই মুনাফেকেরা যে ইমানটা আনছে তাদের ইমানের ভিতরে এখলাস ছিল না, কিন্তু যেই সাহাবায়ে কেরাম ইমান আনছেন তাদের ইমানের ভিতরে এখলাস ছিল, মানে তারা কোনো স্বার্থের জন্য সুবিধার জন্য ইমান আনেন নাই, ইমানটা আনছেন খালেসভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য। এজন্য ইমানের ভিতরে এখলাস থাকতে হবে, এখলাস না হলে ওটা ইমান হবে না। আমার কথাটাকে বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় কথাটা বলছেন, সূরা জুমার সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিন আলাহুদ্দিন, দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে, মানে মুখলিসিন হয়ে ইমান আনতে হবে, সমস্ত ইবাদত এখলাসের সাথে মুখলিসের সাথে করতে হবে, এটাই ইমানের একটা গুরুত্বপূর্ণ আহকাম। এখলাস যদি না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত ওই আমল ওই ইমান কবুল করেন না। এখলাস যদি না থাকে মানুষের ভিতরে তখন এই শিরক ঢুকে, এখলাসের অভাব হলেই মানুষ শিরকের দিকে ঝুঁকে পড়ে, কারণ শিরকের দিকে ঝুঁকে মানুষ দুনিয়াবী স্বার্থের কারণে। শিরকের দিকে ঝুঁকার, শিরকের দিকে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো দুনিয়াবী স্বার্থ। দুনিয়াবী স্বার্থ যদি না থাকতো তো মানুষ কোনোদিন শিরকে ঢুকতো না। আজকে দেখেন অনেক জিনিস আছে, অনেক বেদাত আছে আমাদের দেশে, এই বেদাতের পিছনে যদি স্বার্থ না থাকতো বেদাত অনেক আগে বন্ধ হয়ে যেত। যেমন ধরেন আমাদের দেশে মিলাদ হয়, মিলাদের নামে বিভিন্ন রকমের বেদাত, এই বেদাতটা অনেক আগেই বন্ধ হয়ে যেত যদি এটার সাথে আপনার কিছু হাদিয়া না থাকতো। যদি ইমাম সাহেবকে বলতো যে মিলাদ পড়াবেন কিন্তু কোনো টাকা পয়সা থাকবে না, বিনা পয়সায় পড়াবেন, আর কোনো জিলাপি মিষ্টি খাবার দাবারও থাকবে না, দুইটাই যদি বন্ধ হয়ে যেত তো দেখতেন যে অনেক আগে এটা বন্ধ হয়ে যেত। কিন্তু এটা অনেকে জানে এটা বেদাত, তাও বন্ধ হয় না, কারণ বন্ধ না হওয়ার পিছনে কারণ কি? এটার পিছনে কিছু হাদিয়া আছে, তা খাবার আছে, এই দুইটা বন্ধ হইলে, মানে এই স্বার্থ দুনিয়াবী বিষয় বন্ধ হইলে এই বেদাত বন্ধ হইত। এরকম একটা না যত বেদাত আছে, এই বেদাতগুলোর পিছনে যদি কোনো স্বার্থ না থাকতো তাহলে বেদাত অটোমেটিক এমনি বন্ধ হয়ে যেত। ঠিক শেরেকগুলো, শেরকের পিছনে বিশাল স্বার্থ জড়িত। এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কবরের সামনে গিয়ে মানুষ সেজদা করতেছে, এখানে যে মানুষগুলো এই ইন্তেজাম করতেছে এই মানুষগুলো কোটি কোটি টাকা ইনকাম করতেছে কবর কেন্দ্রিক, যদি এই ইনকাম না থাকতো তো দেখতেন যে ওই কবরের কাছে একটা লোক খুঁজে পাওয়া যেত না। তাহলে এই শেরেক জিন্দা আছে, শেরেক জীবিত আছে, এর পিছনে দুনিয়া বিষাক্ত আছে, স্বার্থের কারণে শেরেক হয়। এই জন্য ইমানটা হলো এখলাস ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত, যেটার সাথে দুনিয়াবী কোনো স্বার্থ জড়িত থাকবে না। যদি ইমানের দ্বারা দুনিয়াবী স্বার্থ জড়িত থাকে তাহলে ইমান হবে না, মানে ইমানটা আনা হয়েছে যে দুনিয়াবী কোনো স্বার্থ কেন্দ্রিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের ব্যাপারে বলছেন যে এই লোকটা মক্কা থেকে মদিনায় হিজরত করছে একটা মহিলাকে বিয়ে করার জন্য, তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবী সাল্লাল্লাহু বলেন প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল, প্রত্যেক মানুষ যেটা নিয়ত করে সেটাই পায়। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত করে তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্যই হবে, আর যদি দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে সেটা দুনিয়া পাওয়াই হবে, তার বিবাহ হবে, হিজরতের কিছু সে পাবে না। সুতরাং ইমান আনার উদ্দেশ্যও যদি দুনিয়াবি কিছু হয় অথবা যদি এরকম কোনো স্বার্থ জড়িত থাকে তাহলে ওইটা ইমান হবে না। এই জন্য ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত হইল এখলাস, এখলাসের সাথে আনতে হবে। সাত নম্বর যেটা সেটা হলো মহাব্বা, মহব্বত। মহব্বতটা কার প্রতি? মানে আপনি ইমান আনছেন কিন্তু আল্লাহকে মহব্বত করেন না, ইমান হবে? আপনি ইমান আনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন না, ইমান হবে? ইমান আনছেন কিন্তু কোন নবীদেরকে মহব্বত করেন না, ফেরেশতাদেরকে মহব্বত করেন না, আল্লাহর কিতাবকে মহব্বত করেন না, ইমান হবে? ইমান আনার সাথে সাথে মহব্বত, ভালোবাসা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার অনেক কিছু শেরেক মহব্বতের শেরেক, অনেকগুলো শেরেকের সাথে মহব্বত জড়িত। দেখবেন যে মানুষ এই শেরেকটা করে মহব্বতের কারণে, মানে মহব্বতের অতিমাত্রা, মহব্বতের অতিরঞ্জনে শেরেক হয়। মহব্বত যখন স্বাভাবিক থাকবে তখন শেরেক হয় না, মহব্বত যখন অতি বেড়ে যায় তখন শেরেক, শেরেকের দিকে মানুষ চলে যায়। মহব্বত ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত, মহব্বত নাই ইমান নেই। এক নম্বরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি মহব্বত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আমাদের দেশে আল্লাহকে মহব্বতকারী বেশি পাওয়া যায় না। আশেকে আল্লাহ এরকম পাইছেন খুব কম, পাওয়া যায় কি? তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতকারী যেই পরিমাণ পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বতকারী এরকম পাওয়া যায় না। এই জন্য আল্লাহর মহব্বতকারীদের সম্মেলন হয় না, রাসুলের আশেকে রাসুলদের সম্মেলন হয়। আমাদের দেশে রাসুলের মহব্বতকারী রাসুলের আশেক, তাও আশেক বলে মহব্বত বলে না। আশেক এশক ইসলামের কোনো বিষয় না। এশক মানে কি বলেন তো দেখি, এশক মানে কি? প্রেম। আর মহব্বত মানে ভালোবাসা। প্রেম আর ভালোবাসা দুটা কি এক জিনিস? এক জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য আছে। এই জন্য আরবিও কিন্তু দুইটা, একটা মহব্বত আর একটা এশক। মহব্বতের সীমা রেখা আছে, প্রেমের সীমা রেখা নাই। কাউকে মহব্বত করতে হলে এটার একটা সীমা রেখা আছে, এটার শর্ত শরায়ত আছে মহব্বতের, কিন্তু এশকের কোনো শর্ত শরায়ত নাই। এই জন্য আমরা আব্বা আম্মাকে কি প্রেম করি না মহব্বত করি? আমাদের বোনদেরকে আমরা মহব্বত করি না প্রেম করি? বাসায় যাই বলতে পারবেন যে আম্মা আপনার সাথে আমি প্রেম করি? বোনেরে বলতে পারবেন আপনার তোমার সাথে আমি প্রেম করি? তাহলে বুঝা যায় দুটো ভিন্ন জিনিস, এক জিনিস না। ভালোবাসি আমরা স্ত্রীকে, কি করি? ভালোবাসি, প্রেমও করি। স্ত্রীর সাথে প্রেম করা তো ভালো জিনিস, বাইরে প্রেম করা খারাপ জিনিস, কিন্তু স্ত্রীর সাথে প্রেম করা তো আবাদত, ভালো জিনিস, যত প্রেম করবেন স্ত্রীর সাথে। তাহলে বোঝা যায় যে প্রেম এক জিনিস, মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, প্রেম করা যাবে না। কিন্তু আমাদের দেশে মহব্বত করে না, প্রেম করে। এই জন্য সবাই এশকের কথা বলে কিন্তু মহব্বত বলে না, আর এশকের সীমারেখা থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা নিজের ইচ্ছা মতো মহব্বত করে। আব্বা আম্মাকে আমরা মহব্বত করি, তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় ইচ্ছা করলে হাত দিতে পারবেন? পারবেন? তা আব্বা আম্মাকে তো আমরা মহব্বত করি, মহব্বত করলেও সব জায়গায় হাত দেওয়া, মহব্বত করলেও আব্বা আম্মাকে আব্বা আম্মার রুমে 24 ঘন্টা অনুমতিবিহীন যাওয়া যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে 3টার সময় যাইতে নিষেধ করছেন, আব্বা আমার রুমে যাইতে হইলে অনুমতি ছাড়া, তিনটা সময় আল্লাহ বলে দিয়েছেন এই সময় যাইও না। তাহলে বোঝা যায় মহব্বত করলে মহব্বতের সীমা রেখা আছে, ইচ্ছা মতো করা যায় না। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মহব্বত করতে হলেও একটা সীমা রেখা আছে, ফাত্তাবিউনি বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবার মাধ্যমে আল্লাহর মহব্বত, ইচ্ছা মতো মহব্বত করা যাবে না। ইচ্ছা মতো আপনি আল্লাহর জিকির করতে করতে লুঙ্গি খুলে ফেলছেন, মহব্বত হবে? এটা আপনার নিজের মন গড়া ইচ্ছা মতো মহব্বত। এই মহব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে মহব্বত হয় নাই, এই জন্য ইচ্ছা মতো মহব্বত করা যাবে না আল্লাহকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করেন, মহব্বতটা সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করছেন ওইভাবে করতে হবে, নিজের ইচ্ছা মতো মহব্বত করা যাবে না। ইচ্ছা মতো মহব্বত করলে কেমন হবে একটা দৃষ্টান্ত দিই। আপনি নামাজের মধ্যে আত্মাহিয়াত পড়তেছেন, আত্মাহিয়াতের মধ্যে কি পড়তেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু সালাম দিলেন না? আচ্ছা, সালাম কি দাঁড়ায় দিবেন না বসে দিবেন? আমাদের দেশে বিশাল সংখ্যক মুসলমান আছে যারা কয় সালাম বসে দিলে বেয়াদবি, বসে দেওয়া যাবে না, কি করতে হবে? দাঁড়ে যেতে হবে। আচ্ছা, তা আপনি আত্মাহিয়াতের মধ্যে প্রথম বসছেন, বসে বলছেন যে আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা তো বসে দিলে অসুবিধা নেই, বেয়াদবি না। এর পরেরটা তো আপনি বসে দিলে বেয়াদবি হয়ে যাবে। আপনি আল্লাহ রসুলকে সালাম দিবেন, কত বড় বেয়াদব, বসে বসে সালাম দিবেন, আপনি উঠে দাঁড়ে যাবেন, দাঁড়ায় কি বলবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আবার বসবেন, বসে আবার আপনি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সোয়ালিন, আত্মাশা উচ্ছ্বাস করলেন, এরপরে কি দরুদ পড়বেন। দরুদও আপনি যদি বসে বসে পড়েন বেয়াদবি হয়ে যাবে, আবার দাঁড়ায় যাবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লেন, আবার বসবেন, বসে দোয়ায়ে মাসুরা বসে বসে পড়বেন, নামাজ হবে? কেন হবে না? আর রাসূলের মহব্বত করছি, অসুবিধা কোথায়? অনেকে বলে আর রাসূলের মহব্বত করি, আল্লাহ যদি আর আরে জাহান্নামা দে তাও খুশি, নাউজুবিল্লাহ। রাসূলের মহব্বত করছেন, নামাজ হবে না কেন? রাসূল না হইলে বেটা নামাজ হইতো নি, এইভাবে বলে আমাদের দেশে। অনেকে কয় নবী সাল্লাল্লাহু না হইলে আবার নামাজ আসতো নাকি? তাহলে নবী সাল্লাল্লাহু মহব্বত করছেন, নামাজ হবে না কেন? হবে না, এই মহব্বত আপনার মন গড়া মহব্বত, নিজের নিজের মন মতো মহব্বত, মহব্বত নিজের ইচ্ছা মতো করা যায় না। নিজের ইচ্ছা মতো করলে নামাজে বরবাদ, সব বরবাদ, ইমানও বরবাদ, আমলও বরবাদ। মহব্বতের একটা সীমা রেখা আছে, কেমনে মহব্বত করতে হয় এটা নবী সাল্লাল্লাহু দেখাই দিয়ে গেছেন, সাহাবাই কেরাম দেখাই দিয়ে গেছেন। এই জন্য ইমানের সাথে মহব্বত জড়িত, মহব্বত অবশ্যই লাগবে, ভালোবাসা অবশ্যই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, কিন্তু মহব্বতটা যেভাবে আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন করার জন্য বলছেন সেভাবে হবে। এই জন্য অনেকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিলাদ না পড়লে কয় এরা রাসূলের মহব্বত করে না, এরা ওয়াহাবি, এরা দুশ্মন, রাসূলের দুশ্মন, নাউজুবিল্লাহ। এটা হলো মহব্বত সাত নম্বর। আট নম্বরে যেটা সেটা হলো আল কুফর বিত তাগুত। আজান কয়টা? আচ্ছা, তাহলে এর মধ্যে শেষ করে দিই ইনশাআল্লাহ। জি, আর দুইটা আছে, আট নম্বর আর নয় নম্বর। আট নম্বরটা হলো আল কুফর বিত তাগুত, তাগুতের প্রতি কুফরি করা। ইমানও আনবেন আবার তাগুতও থাকবে একসাথে, ইমান হবে না। ইমান আনলে লা ইলাহা একটা পাঠ, ইল্লাল্লাহ আর একটা পাঠ, দুইটা মিলে ইমান। কারো মধ্যে লা ইলাহা আছে তাও ইমান নাই, কারো মধ্যে শুধু ইল্লাল্লাহ আছে লা ইলাহা নাই তাও ইমান। আমাদের বর্তমানে যারা নাস্তিক তাদের মধ্যে কোনটা আছে বলেন তো দেখি? লা ইলাহা আছে, ইল্লাল্লাহ নাই, তাদের মধ্যে আছে লা ইলাহা, এ পর্যন্ত আছে, কিন্তু তারা কিন্তু আগানো আছে একটু, অর্ধেক ইমানদার, লা ইলাহা পর্যন্ত এসে গেছে। আমরা যদি তাদেরকে ইল্লাল্লাহর এলেম, ইল্লাল্লাহর জ্ঞানটা যদি দিতে পারতাম তাহলে তারা ইমানদার হয়ে যেত। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে কেন্দ্র করে ইল্লাল্লাহর জ্ঞান না দিয়ে আমরা নিজেরা নিজেরা ওই বাহাস আর মারামারি ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আমাদের এইদিকে ওই আমাদের দেশে একটা কথা আছে, পাটা ভুতায় ঘষাঘষি করে মরিচের বংশ সর্বনাশ, দুইটা মিলে ঘষাঘষি করে মরিচ মাঝখানটি শেষ। আপনার লা ইলাহা এই পর্যন্ত ইমানের একটা অংশ, ইল্লাল্লাহ আর একটা অংশ। লা ইলাহা মানে আপনার ব্রেনকে পরিষ্কার করে নেবেন যে আমি সব বাতিল মাবুদ বাদ দিয়ে দিলাম, কোন বাতিল মাবুদ মানি না। ইল্লাল্লাহ মানে একজন হক মাবুদকে মানি, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য দুইটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মিলে ইমান, এটাই দুইটা অংশ। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তোমরা তাগুতের প্রতি কুফরি করো আল্লাহর উপরে ইমান আনো। লা ইলাহা মানে তাগুত মানি না। তাগুত কারা? তাগুত হলো বিমা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যার ইবাদত করা হয় কিন্তু ইবাদত করার পরে সে খুশি, সে সন্তুষ্ট তার ইবাদত করে। যেমন ইবলিস, ইবলিসের ইবাদত করলে ইবলিস কিন্তু অনেক খুশি, যত ইবলিসের ইবাদত করবেন ইবলিস মহা খুশি, ইবলিস একটা তাগুত। এই ধরনের আল্লাহর যত মাখলুক তার ইবাদত করলে মানুষ সে খুশি হয়, এদেরকে বলা হয় কোরআনের ভাষায় তাগুত। সুতরাং ইমান আনলে তাগুত ছাড়তে হবে, তাগুত যদি কেউ ছাড়তে না পারে তাহলে তার এটা ইমান হবে না। এই জন্য শুধু আপনি যদি লা ইলাহা বাদ দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন এটাও পরিপূর্ণ ইমান না, ইমান হবে লা ইলাহা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনোদিন শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই, এরকম একটা জাল হাদিসও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বসে বসে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে কলব পরিষ্কার করছেন, এরকম একটা জাল হাদিসও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে যত জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটা একটা পরিপূর্ণ ইমান, এটা তাওহীদের বাক্য, এটাই জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ জিকির। তাহলে আমরা আট নম্বর কি পাইলাম? তাগুত অস্বীকার করতে হবে, কেউ যদি তাগুত মানে তার ইমান থাকবে না, এটা ইমানের একটা শর্ত। নয় নম্বর যেটা সর্বশেষ, সেটা হল আল মাউতু আলা হাযিহিল কালেমা, মানে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। আপনি জীবনের প্রথম দিকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে খুব জোরে সোরে ইমান আনছেন কিন্তু এক পর্যায়ে গিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আর ইস্তিকামত থাকেন নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু, যারা বলে রাব্বুনা আল্লাহ বলার পরে সুম্মা ইস্তাকামু ইস্তিকামত থাকে, রাব্বুনা আল্লাহ বলা সহজ কিন্তু রাব্বুনা আল্লাহর উপরে ইস্তিকামত থাকা, মৃত্যু পর্যন্ত থাকা, টিকে থাকা, এটা অনেক কঠিন। কারণ জীবনের এমন এমন পর্যায়ে এমন এমন বাঁক আসবে যেখানে গিয়ে আপনি রাব্বুনা আল্লাহর উপরে টিকে থাকতে পারবেন না। টিকে থাকতে হলে আপনাকে বিশাল সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকতে হবে। পরিবার আপনার বিরোধিতা করে, সমাজ আপনার বিরোধিতা করে, আশেপাশে সবাই আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী, তাওহীদের বিরোধী, শিরকের পক্ষে, সেখানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকা এটা অনেক কঠিন জিনিস। অনেক সাহাবায়ে কেরামের জীবনে, তাবেঈনদের জীবনে, তাবে তাবেঈনদের জীবনে, সালাফে সালেহীনদের জীবনে এইরকম পরিস্থিতি আসছে, কঠিন কঠিন পরিস্থিতি। আমরা সবাই জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নির্যাতনের শিকার হয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নির্যাতনের শিকার হয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নির্যাতনের শিকার হয়েছেন। কি জন্য? তারা দুনিয়াবি টাকা পয়সা নিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকতে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকতে গিয়ে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকা অনেক কঠিন, আর মৃত্যু পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকতে না পারে ইমান হবে না। এই জন্য অনেক মুনাফেক জীবনের প্রথম দিকে ইমান আনছে কিন্তু মৃত্যু পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকতে পারে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ কালাম, সর্বশেষ এতেকাদ, সর্বশেষ আকীদা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। আর এদেরকেই মৃত্যুকালে ফেরেশতারা সুসংবাদ শোনায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করা হচ্ছে, মরুভূমির পাথরের পাহাড়ের মধ্যে, বালির মধ্যে, রাস্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখতেছেন তাদের অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণে নির্যাতন হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন তখন সামর্থ্য নাই যে সেখানে গিয়ে বাধা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখে দেখে বলছেন, ইসবার ইসবের, ইয়া আম্মার ইবনে ইয়াসার, ইয়া খাব্বাব, হে খাব্বাব, হে আম্মার ইবনে ইয়াসার, হে সুমাইয়া, তোমরা সবর ধরো, সবর ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখেছেন, বারবার জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। কেন সুসংবাদটা দিচ্ছেন? তারা রাব্বুন আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত আছেন, কঠিন নির্যাতনের মুখ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছেন। এই জন্য ইমানের এটা গুরুত্বপূর্ণ একটা শর্ত। নয় নম্বর শর্ত যে আপনি মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর আকীদার উপরে, মানহাজের উপরে ইস্তিকামত থাকতে হবে। এটা না হইলে ইমান হবে না। মাঝে মাঝে ছাড়ি দিলেন, মাঝে মাঝে আবার ইমান আনলেন, এরকম হইলেও ইমান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের যে শর্তগুলো, যে আহকামগুলো আমরা আলোচনা করলাম, এই ইমানের আহকামের উপরে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমান আনার তৌফিক দান করুন। আমাদের ইমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আহকাম এবং আরকানের আলোকে পরিপূর্ণ ইমান, মোকাম্মল ইমান আল্লাহ পাক আমাদেরকে আনার তৌফিক দান করুন। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে ইমানের উপরে মৃত্যুবরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সকল ভাইরা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক এই মসজিদকে, এই মসজিদের মুসল্লিদেরকে, এই মসজিদের খাদেমদেরকে আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।